পেয়েছেন, কিভাবে জানবেন যে আপনি বিমানের নির্দিষ্ট স্বাদ পেয়েছেন? কোন পরীক্ষার ব্যবস্থা আছে? কি করতে হবে? যে ভালোবাসবে তাকে আল্লাহ বলবেন, যাতেই বলেন আল্লাহ তো ভালোবাসেনি, কিন্তু কোন সৃষ্টিকে ভালোবাসতে হলে কার জন্য বাঁচতে হবে? আল্লাহর জন্য। যদি কাউকে ঘৃণা করেন, কাউকে যদি আপনি ঘৃণা বাসেন, তো কার জন্য বাঁচবেন? আল্লাহর জন্য। ওমান আপা, যদি আপনি একটা টাকা কাউকে দান করেন, তার জন্য দেবেন? আল্লাহর জন্য। ওমান আলিল্লা, আর যদি একটা পয়সাও না দেয়, এক লক্ষ টাকাও না দেয়, তার জন্য দেয় না? আল্লাহ। আপনি পরীক্ষা করে দেখেন যে আপনি চাকরি কাজ পারেন, যে আপনি সবকিছু আল্লাহর জন্য করেন। যদি আপনি করে থাকেন, তাহলে আপনি হারাতাল ইমান, ইমানের বিষ্টতা আপনি পেয়েছেন, আপনার ভিতরে ইমান আছে, পরিপূর্ণ ইমান বলে আপনি পাচ্ছেন। তেমনি ইসলাম, ইসলাম কোন মানুষ আছে, কোন মুসলমান আছে যারা কিন্তু আসলে খাঁটি মুসলমান না? যেমন একটু আগে শুনলেন মুসলমানরা জাহান নামে যাবে, মুসলমানরা জাহান নামে যাবে যাবে না, বড় মুসলমানরা জাহান নামে যাবে, যারা অবশ্যই নামাজিরা জাহান নামে যাবে, কর নামাজিরা জাহান নামে যাবে। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা নামাজের সময় নষ্ট করে নামাজ পড়ে, ইসলাম আপনার আছে কিন্তু ইসলাম আপনার সুন্দর না, এমন হতে পারে। আপনার ইসলাম হচ্ছে অসুন্দর, কিন্তু আপনার ইসলামটা যে সুন্দর তার কোন পরিচয় পরিচিতি আছে? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারকি, মানুষের সুন্দর ইসলামের পরিচয় হল তাযকুরু মা লা ইয়ানি, সেই জিনিস বর্জন করা যা তার বিষয়ীভূত নয়, যা বেকার, যা ফালতু, যে জিনিস তার কাজে আসে না, যে জিনিস উপকারী নয়, সেই জিনিস বর্জন যদি আপনি করতে পারেন। এখানে বসে আছেন কেন? বসে আছেন দেখা যাবে কোন লাভ নেই, এখানে বসে না পালিয়ে যান, তাহলে জানতে হবে আপনার ইসলামটা সুন্দর। এক জায়গায় কথা জড়িয়ে গেলেন, কথায় জড়িয়ে গেলেন, সেখানে কথা বলতে বলতে মনে ফালতু কথা বলছি, তখন আপনি সতর্ক হয়ে কথা বর্জন করলেন, জানতে হবে আপনার ইসলামটা সুন্দর। আমি এক জায়গায় বসে আছি, হঠাৎ করে বলছি, বুঝুন আপনার দাঁড়িয়ে কোন লাভ থাকছে কেন? কি মনে করেন তার কি এমন পড়েছিল যে আমার দাঁড়িয়ে লাল না সাদা না কালো হয়েছে? এক অফিসে বসে আছি, এসে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ের কয়টা? তো আমি বললাম আমার ছেলে মেয়ে তিনটে। হুজুর আপনার ছেলে মেয়ে তিনটে এত কম কেন? আমি গরম হয়েছিলাম সেদিন, আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনা ঢুকে গেলেন, আশ্চর্য ব্যাপার, আমার ছেলে মেয়ে কয়টা বা তার উপরে কি এত কম কেন? তাকে আর কইবে দিতে হবে, এটা কি তার বিষয়ভূত? এটা জেনে কোনো তার লাভ আছে? এটা হচ্ছে ফালতু কথায় ফালতু কাজে জড়ানো। এতে তার বহু মানুষই কথা বলতে বলতে ফালতু কাজে লেগে যাচ্ছে। তেমনি ফালতু প্রশ্ন করা, আমরা আজকাল মাশাআল্লাহ যারা দায়ী তারা সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তর দিচ্ছে, সারা বিশ্ব yaptığı altı cinsteki ilahatlar yapmadı. Çok az kim lafa programı sürdüğün gibi çok çarşını yazdık. Ama da şeskeli Abdurrahman şey. Biri o elime batar bollen. İlim. Hemen ilim şikka kala. Ama da Abdurrahman sahip bollen. Hiç bir ilim şikka kala ki haram. Hemen şikka kala zaten de kor ilim şikka kala haram. Ara ekmekar ilim açı dedi haram ha hule o amra bulko ilmun la yelfa. Resulullah sallallahu aleyhi ve sellem bana şeydi. Dua dediğini bulttun Allahümme inni a'udubika min ilmin la yelfa. Allah তুমি আমাকে সেই ইলম দিও না যে ইলম কোনো দরকারি না উপকারী না কাজে লাগে না আর উপকারী ইলম চাইতে হয় আপনারা কোন সময় আল্লাহর কাছে উপকারী ইলম চেয়েছেন আর উপকারী ইলম আল্লাহর কাছে কোন সময় চান না আপনারা চান না প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সালাম ফেরার পর একটা দোয়া পড়তে হয় এই দোয়াতে আপনি আল্লাহর কাছে উপকারী ইলম চেয়ে থাকেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা এই তিনটে জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাম ফেরার পর চাইতে হবে সুতরাং যে ইলম উপকারী না যে জ্ঞান উপকারী না সেই জ্ঞান শিখে যে জ্ঞান শিখে আপনার কোনো লাভ না না দুনিয়ার লাভ না আখেরাতের লাভ দুনিয়ার লাভ হবে যেমন যে তাসমিম শিখেছে মাশাআল্লাহ কি সুন্দর দুনিয়ার উপকার আছে আখেরাতের উপকারের কাজে লাগানো যাবে আপনি এলেন নামাজ রোজা ইবাদত সহম করুন তো শিখছেন আখেরাতে উপকার দেবে কিন্তু এমন এলেন বলতে পারবেন 2006 সালে বিশ্বকাপ কে ছিল কে বলতে পারবেন ইরানি সব থেকে সহজ জবাব হলো যে যদি আপনি বলেন যে আল্লাহ আমায় নিয়ে আসে أعوذ بك من علم لا ينفع. آه 2006 سالي إيكالي ديكي تشيلو. نعم بانغلاديش ديكي تشيلو أمار جانا دوركا. نوعي أمار بيشو ديكي تو نوعي. أمون أمون مانوش أجي جارا چھوٹا مانوش. كنتو سارا تيكي بيتا كي ماتا جامي نه. دن دن تاو كاسي بوش لئي. مونا هابا سارا تيكي جارا نتو لئي مو ماتا جامي نه. كي بيابا جارا ين حضور. مارا كوبا ما ايبون اچه. جارا ين حضور. ওই অমক এই বলেছে আর সারা বিশ্বের রাজনীতি তার মাথায় ঢোকা আছে একদম মাথায় ঢোকানো আছে আর সে সারা রাজনীতির কথা সবসময় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার কি লাভ আছে কিন্তু সমস্যা হচ্ছে কি যে তার হুঁশ নেই যে আমার এই বিষয়ে জ্ঞান চর্চা করা আমার এই বিষয়ে মনে রাখা এটা আমার ধারণার মধ্যে আনা এটা আমার জন্য উপকারী না অপকারী এখানে উপকারী অপকারীর মধ্যে না যেটাতে উপকার নেই এবং যেটা মুবা এটা আপনি করতে পারেন কিন্তু কোনো উপকার নেই হারাম হলে তো কথাই নেই হারাম হলে তো শেখাই যাবে না আমাদের মনে আছে কোন এলেম শিখা হারাম হয়েছে কোন এলেম যেমন যাদু শিক্ষা করা হারাম যেমন জ্যোতিষবিদ্যা শিক্ষা করা হারাম তো এই হারাম এলেম আপনি শিখলেন না বা আরো অনেক কিছু আছে যেমন শিল্প বহু রকমের শিল্প আছে ড্যান্স শিক্ষা করা ড্যান্স শিখেছেন ড্যান্স একটা এখন কি শিল্প সেটা শিখতে হয় অভিনয় একটা শিল্প তারপরে এই যে এটা কি বলে মিউজিক মিউজিক শিখবেন আপনার এগুলো সব এক একটা এলেম এইসব এলেম শিক্ষা করা হারাম যার ইসলামে হারাম তার এলেম শিক্ষা করা হারাম তো হারাম এলেমের কথা আমি বলছি না যেটা হারাম সেটা হারাম কিন্তু এমন এলেম আপনি শিখবেন না সেটিকে ধ্যান দেবেন না কান দেবেন না যে এলেম আপনার জন্য উপকারী নয় এই জন্য ছোট্ট একটা হাদিস আপনারা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি তোমার বিষয় যেটা বিষয় নয় তোমার জন্য উপকারী যেটা নয় তেমন কোন বিষয় কোন এলেম কোন জ্ঞান কোন কথা কোন একদম সেখানে থাকবে না তাহলে জানবে তোমার ইসলামটা সুন্দর আল্লাহ তাআলা আমাদের ইসলামকে সুন্দর করুন এবং আমাদেরকে সুন্দর মুসলমান বানান এবং আমরা আমাদের যেন সমাজ আমাদের পরিবেশ আমাদের আমাদের পরিবার আমাদের দেশ সুন্দরভাবে করতে পারি আজকে দেশের মানুষ মনে করছে যারা বলছে যে আমরা হচ্ছি বড় মনওয়ালা উদার মনওয়ালা সংস্কৃতিবান তাদের ভিতরে সংস্কৃতি আছে সভ্যতা আছে আর যাদের ভিতরে দিন আছে বলছে কি দিন মানুষকে পঙ্গু করে দিচ্ছে দিন মানুষকে ঘরের কোণে আটকে রাখছে তিন মানুষকে বিকশিত হতে দেয় না। ধর্মের মানে ধর্মের শুধুমাত্র তার যে ভূমিকা সেটা হলো কি, একটা গাছকে নিষ্কণ্টক রাখা, সেই গাছে ফুল ধরানো নয়। এই যে এইসব বিশ্বাসগুলো কোথেকে আসছে জানেন, আমাদের আমল দেখে। যে নাস্তিকরা এইসব মন্তব্য করছে তারা কিন্তু ইসলাম জানে না, আর ইসলাম জানে না বলে মুসলমানদের আমল দেখে তারা এই মন্তব্য করছে। আর আপনারা জানেন যে শুধু আমল দেখে, মুসলমানদের আমল দেখে যারা ইসলামকে আন্দাজ করে অনুমান করে তারা জ্ঞানী মানুষ নাকি অজ্ঞানী। আপনারা একজন বিশাল বিজ্ঞানীর নাম শুনেছেন, বিশাল একজন জ্ঞানী মানুষের নাম শুনেছেন, নামটা করছি না। সে ইসলামের বহু প্রশংসা করেছে, তাকে একদম জিজ্ঞেস করলো আপনি ইসলামের বহু প্রশংসা করছেন তো আপনি মুসলমান হন না কেন? সে উত্তরে বলেছিল যে আমি সত্যি একটা ধর্মের অনুসন্ধানে ছিলাম, আমাকে পিপাসা লেগেছিল, পিপাসার জন্য পানির অনুসন্ধানে ছিলাম, খুঁজতে খুঁজতে সত্যি আমি এক কালো জলা দিঘি পেয়েছিলাম যেখানে কালো সুন্দর পানি, সেই পানি পিপাসায় আমি নেমে যখন পানি পান করতে গেলাম দেখলাম পানির উপরে বরফ আসছে, তাই আমি ইসলাম গ্রহণ করতে পারিনি। ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমানদের কর্ম ঠিক নেই, তাই আমি গ্রহণ করতে পারলাম না। এটাকে জ্ঞানী বলবেন না অজ্ঞানী বলবেন? আর জ্ঞানীর কথা বলবো, অনেকে জানেন আমার মদিনা ইউনিভার্সিটির এক ওস্তাদ, তার তিনি হচ্ছেন অমুসলিম, এখানে হয়তো অনেক অমুসলিম থাকতেও পারে বলা যায় না, অমুসলিম, তিনি ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যখন ইসলাম চর্চা করতে লাগলেন তার বাড়ির লোক রাগান্বিত হয়ে বহু সাধু সজ্জন জমা করে তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য বহু চেষ্টা করেছিল, এবং তাকে মাঝখানে বসিয়ে চারিদিকে প্রশ্ন, তুমি যদি দিন পরিবর্তনই করতে চাইছো, ধর্ম তোমার পরিবর্তনই করতে চাইছো, ইসলাম কেন ইসলামের অবস্থা দেখছো না? কোর্টে যাও মুসলমানরা বেশি, মারামারিতে দেখো ইসলাম মুসলমানরা বেশি, লড়াই যুদ্ধে দেখো মুসলমানরা বেশি, এখানে দেখো মিথ্যাবাদীতে দেখো মুসলমানরা বেশি, মানে সব জায়গায় নরবাদীতে মুসলমানরা বেশি। তো দুনিয়াতে ধর্ম কি ইসলাম ছাড়া অন্য কিছু না? ওই দিকে তাকিয়ে দেখো পশ্চিমের দিকে কি সুন্দর, ওই খ্রিস্টান ধর্ম দেখো ওরা বিজ্ঞানে জ্ঞানে টাকাতে পয়সাতে অর্থতে সম্পদে কত উন্নত, যদি তোমার দিন বা ধর্ম পরিবর্তন করার দরকার ছিল খ্রিস্টান বলে না কেন? আমার উস্তাদ বলছেন ওই মদিনা ইউনিভার্সিটির ক্লাসে বসে আমাদেরকে বলেছিলেন যে আমি তাদের মাঝে এই প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর দিয়েছিলাম যে আমি মুসলমান দেখে ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছি। তারপর মুখ বন্ধ হয়ে গেছিল আর তারপরে তাকে আর কেউ ফেরাতে পারেনি। তিনি ইসলাম চর্চা করে পড়াশোনা করে মদিনায় এসে মদিনায় পড়াশোনা করে সেখানকারই বিধান হয়ে গেছে। এ হচ্ছে জ্ঞানী। জ্ঞানী মানুষের না লোকের আমল দেখে তার দল, আপনি মনে করুন হক দেখে লোক চিনবে না লোক দিকে হক চিনবেন? হক দেখে লোক চিনবে না লোক দিকে হক চিনবেন? মাথায় টুপি আছে ভাবলেন খুব ভালো মুসলমান, তাই না? সকালবেলায় গেলেন দেখলেন মাশাআল্লাহ আটটার সময় নামাজ পড়ছি, আর ওটা কত ভালো চার্চে নামাজ পড়ছি, ওকে ফজর করতে পারে বলতে পারেন বুঝলেন? তাহলে আপনি বাহ্যিক দৃষ্টি দেখে তাকে বলতে পারেন না ভালো মন্দ, যদি আপনি বাহ্যিক দৃষ্টি দেখেন তাহলে জানতে হবে আপনার দিব্য দৃষ্টি নেই, তার মানে আপনার অন্তর্দৃষ্টি নেই, আপনার বোঝার ক্ষমতা নেই, আপনি জ্ঞানী নন, আপনার ও জ্ঞানী নয়। আর ইনি হলেন জ্ঞানী যারা মুসলমানদের আমল দেখে, ওরা বলে ওরা বদনাম করে ইসলাম মানুষকে বিকশিত হতে দেয় না, ইসলাম মানুষকে পঙ্গু করে ইত্যাদি ইত্যাদি, তারা ভুল করছে, তারা জ্ঞানী নয়, তারা জ্ঞানী নয়। আর কথা বলেছে এই যে ইসলাম আর অন ইসলাম সংস্কৃতি সভ্যতার মাঝে পার্থক্য কে করতে পারে আপনি কি বলতে পারবেন? এখন মনে করুন একটা লোক থাকে ইন্ডিয়াতে, একটা লোক থাকে বাংলাদেশে, দুজন একসঙ্গে দেখা হয়েছে, জীবনে কোন সময় দেখা হয়নি, কথাবার্তা হয়নি, এবার তারা তর্ক করছে যে তোর বউ সুন্দরী না আমার বউ সুন্দরী? বলুন, সবাই বলছে আমার বউ সুন্দরী, তারপর সুন্দরী কে, কে সুন্দরী কেউ বলতে পারবে? যে যে লোকটা দুজনকেই দেখবে সেই না বলতে পারবে সুন্দরী কে বেশি। আর একটা উদাহরণ দিই, এক সৌদি আর এক বাঙালি তর্ক করছে, বাঙালি বলছে আমার ভাষা সুন্দর, garbage from the last minute. সবাই নিজের মাকে সুন্দরী করে, কেউ নিজের মাকে খারাপ করবে না। কিন্তু বিচার করতে হলে কে বিচার করবে? এ দুটোই জানে নাস্তিক যে সে ইসলাম জানেই না, সে কি করে বুঝবে যে ইসলামের চাইতে সংস্কৃতি ভালো, সভ্যতা আমাদের আমাদের ধর্ম নিরপেক্ষতা সভ্যতা ভালো? তোমার বলার ক্ষমতা কি আছে? তুমি আমার দেহে অপারেশন করতে হলে কাকে ডাকবেন? একজন সার্জনকে ডাকবেন নাকি একজন প্লাম্বারকে ডাকবেন? নাকি ওই যে কি বলে আপনার ক্লাম্পিং করে তাদেরকে ডেকে নিয়ে এসে অপারেশন করাবেন? এইরকম ক্ষমতা করবেন না। কোন কথা আমি বলতে বলতে অনেক দূরে চলে যাচ্ছি। এমন জ্ঞান শেখার চর্চা দরকার নেই, এমন খেলা জ্ঞান রাখা দরকার নেই যে বিষয়ে আপনার উপকারী আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী এলেন শিক্ষা তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'আ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালা